మాలయం కరుణాలయం నమామి భావ భగవత్పాదం శంకరం లోక శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యహం. ఓం నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్యర్ ద్వారా ప్రణీత অপরোক্ষ অনুভূতি নামক গ্রন্থের উপরে বিচার করতে করতে আমরা এখানে এখন এসে পৌঁছেছি যে কিরকম ভাবে আমাদের ভ্রান্তি হতে ভ্রান্তি হতে থাকে. শিবামা, তোমারটাকে মিউট করে দাও. কত রকম ভাবে আমাদের যত ব্যবহারিক জগতে আমাদের যত রকম ভ্রান্তি হতে পারে. এই আত্মা, শরীরকে আত্মা ভাবা, এটা একটা ভ্রান্তি. এটাকে বোঝাবার জন্য শুরু থেকে এই একটাই, যে জিনিসটা যেমন, মানে যেটা আত্মা তাকে আত্মারূপে জানা, আর যেটা আত্মা নয় তাকে যদি আত্মারূপে জানা হয় তাহলে সেটা ভ্রান্ত. তাহলে তার ফলে কি হয়, কখনো কোনো ভ্রান্ত জ্ঞান মানুষকে তার অভীষ্ট ফল দিতে পারে না. ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট একটা থাকা দরকার. কোনো ভুল জ্ঞান বা ভুল বোঝাটা আরো মানে উলঝন বা পরেশানি বাড়িয়েই দেয়, কিন্তু যথার্থ কারণ যদি ঠিক ব্যবহারিক জীবনে দেখবেন, যদি আমরা কোনো জিনিসকে ঠিক করে না বুঝে উঠতে পারি তার জন্য সমস্ত মানে ভুল বোঝাবুঝি বা অন্যরকম ব্যবহার হতে দেয়, কিন্তু জিনিসটা কি ঘটেছে সেটা যদি ঠিক করে বুঝে তারপরে বিচার করি তাহলে সবকিছু কিন্তু একদম মানে ভেতর থেকেই শান্ত হয়ে যায়. এরকম আর কি বেদান্ত আমাদের এই শেখাচ্ছে যে দেখো, যেটা যথার্থ আত্মা তাকে তুমি আত্মা বলে জানো. শরীর আছে, ঠিক আছে, ব্যবহারের জন্য শরীর আছে, ভগবান দিয়েছেন এবং শরীরটা থাকলেই এটা বুঝতে পারবে. তার জন্য এটাকে এক্ষুনি ইয়ে করে শেষ করা বা শেষ হয়ে যাকে এরকম দরকার নেই, যতদিন আছে সেটাকে নিজের মতন থাকতে পারো. কিন্তু আসক্ত হয়ে না সংসারে, আসক্তি বন্ধনের কারণ. এই কালকে আমাদের এটা যে অসংশক্তি, এটা কখন হয়, যখন নিজের সত্তার পূর্ণ বোধ হয়ে যায় তখন সংসার থেকে আর কোথাও কোনো আসক্তি থাকে না. ঠিক আছে, সংসার নিজের মতন আছে, যা বস্তু ব্যবহার প্রারব্ধ যা আছে আছে, কিন্তু একদম অনাসক্ত ভাবে সংসারে থাকা, এতে মানুষ জীবন মুক্তির আনন্দ প্রাপ্ত করতে পারে. কালকে এমনিতে কালকে যে সাতটা ইয়ের কথা বলা হয়েছে সেটা তো মোটামুটি যেরকম ভাবে যোগ বাসৃষ্টিতে এসছে বলেছে. এরপরে যেটা আমাদের বিষয় চলছিল আর কি, যে আত্মজ্ঞান বা পরোক্ষ অনুভূতি কি করে হতে পারে মানুষের. সবাই চায় এই আত্মজ্ঞান, আত্মাকে জানতে, কিন্তু বাস্তবিক কিভাবে গেলে আমি ঠিক জায়গায় পৌঁছতে পারবো সেটার জন্য একটুখানি আমাদের নিজেদের উদ্ভাবিত কর্ম থাকে. তারপরে ঠিক ঠিক প্রারব্ধ ধরিয়ে না থাকলে অনেকটা সময় লাগে আর কি. কিন্তু বেদান্তই বা আমাদের যতগুলো আস্তিক দর্শন আছে তারা কিন্তু সবাই এই জ্ঞান থেকেই মুক্তি, জ্ঞান ছাড়া মুক্তি নেই. আর বেদান্ত বলে অনেক তত্ত্বকে জানার দরকার নেই, এক তত্ত্বকে জানলেই সবকিছু জানা হয়ে যায়. এটা হচ্ছে নিজের স্বরূপ. কারণ কি, এই আমার স্বরূপের উপরেই পুরো জগৎ ভ্রান্ত হচ্ছে. যা কিছু এটা ওটা বলে দেখা যাচ্ছে সবকিছু আমার উপরেই, আমার দ্বারাই কল্পিত, আমি সেই কল্পিত জগতে যেমন স্বপ্নের বস্তু. আমারই মন আমার থেকে মধ্যে কল্পিত বস্তুকে আমি ব্যবহার করে আমি তার থেকে সুখ দুঃখ সুখী দুঃখী সেরকম ব্যবহার করছি. একই রকম যে আমি আমার প্রকাশে আমার মনকে, আমার মনের কল্পিত বস্তুগুলোকে দেখে আমি সুখী দুঃখী হতে থাকি. খালি এই কল্পনার ভাগটাকে ছেড়ে দিয়ে অর্থাৎ শুদ্ধ আত্মাটা এই জিনিসটা যদি একবার জানা যায় তাহলে ঠিক আছে, কল্পিত বস্তু নিজের মতন আসতে যাচ্ছে, সিনেমা রিল যাচ্ছে, যেতে থাকছে, তখন আর আসক্ত হয় না মানুষ. আজকে আমি পেছন দিকে যাচ্ছি না, কালকে বলেছিলাম যে 75 থেকে নিয়ে 86 নম্বর শ্লোক পর্যন্ত এই যে কত রকম ভাবে আমাদের ভ্রান্ত হয়, ভ্রান্তি হয় আর কি, ভুল করে ফেলি আমরা, সেগুলোকে দেখাবার জন্য এইরকমই. আর অনেক সময় বুঝতে পারছি ভ্রান্তটাও, মনোকান থেকে উঠতে চায় না, আর না জেনেও ভ্রান্তি হয়. তা এখানে কালকে আমরা এটা পড়ে নিয়েছিলাম, পুতেন গচ্ছত পুংস সর্বম ভাতিব চঞ্চলম তদ্বৎ আত্মনি দেহত্বম পাশ্চাত্য অজ্ঞান যুগতা, এখান থেকে কালকে পড়ে নিয়েছিল। যখন আমরা কোন গাড়িতে বসে যাই তখন কি হয় যে গাড়িতে আমি বসে আছি, বাইরে সবকিছু যেন দৌড়ে বেড়াচ্ছে, আমার পিছন দিকে দৌড়ে চলে যাচ্ছে। ঠিক সেই রকমই শরীর মে অজ্ঞান যোগতা আত্মা মে শরীরে তদ্বাদ আত্মনি দেহত্তম পশ্যতি, শুদ্ধ আত্মাতে দেহর কল্পনা হয়। আর ওই যেমন রজ্জুর উপরে সর্পের কল্পনা হয়, তা আমরা রজ্জুটাকে দেখতে পাই না, তখন সর্পটাই ওখানে আছে, সেটাই সত্য, সেটাই মানে আমার ভয় বা সুখ বা দুঃখের কারণ। ঠিক সেরকম আত্মাকে দেখতে পাই না, আত্মার উপর কল্পিত শরীরটাকে দেখতে পাই, আর এটাই আমি, কারণ ওটা আত্মার উপরে দেখা যাচ্ছে, তাই আমি ধর্মটা ওখানে আসবে, আর এটাই আমি। তার ফলে এই শরীরের সঙ্গে সম্বন্ধ রেখে যারা আছে তাদের সঙ্গে মমত্ব বোধ হয়, আর সেই আমাদের দুঃখের কারণ বা বন্ধনের কারণ। এরকম আরো একটা দুটো দৃষ্টান্ত এখানে উনি অনেক ঘুরে দেবেন, যেগুলো আমরা অনুপাত যখন কারো মানে কি বলে ওটাকে একটা চোখে সব হলুদ দেখে, জন্ডিস টাইপের কিছু হয় জন্ডিস, তখন কি হয় যে নিজের শরীরটা হলুদ হয় আর বাইরের জিনিসগুলো যেন হলুদ হলুদ দেখতে লাগে। এটা কিন্তু সেটা একটা সামান্য একটা বিমারির জন্য, অসুখের জন্য, কিন্তু বাইরের জিনিস কোনোটাই হলুদ হয়নি, কিন্তু কিন্তু এটা আমার ভেতরের ডিফেক্ট, সেই জন্য আমাকে ওরকম হলুদ দেখতে লাগে। এটাকে বোঝাবার জন্য বলছেন সব 88 অব্দি শ্লোকের সেকেন্ড লাইন সবকিছু একই থাকবে, খালি প্রথম লাইনের অর্থ করলেই হয়ে যাবে। পিতত্ত্বম হি যথা শুভ্রে, পিতত্ত্বম হি যথা শুভ্রে দোষাৎ ভবতি কস্যচিৎ, দোষাৎ ভবতি কস্যচিৎ তদ্বদ আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞান যোগতঃ। পিতত্ত্বম হি যথা শুভ্রে দোষাৎ ভবতি কস্যচিৎ তদ্বত আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞান যোগতঃ। পিতত্ত্বম হি যথা শুভ্রে দোষাৎ ভবতি কস্যচিৎ, এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট এখানে। যেমন কস্যচিৎ মানে কারো কারো, মানে তাদের নিজেদের কোনো অসুখ হয়েছে, তার ফলে কি হয় দোষা দোষের কারণে শুভ্রে সাদা মানে নর্মাল যে সমস্ত বস্তু রং আছে সবগুলোকেই আমাদের পিলা হলুদ দেখতে লাগে, সেরকম মানে সেখানে কখনো সাদা বস্তুই আমি হলুদ দেখছি, কারণ কি আমার চোখের কিছু ডিফেক্ট হয়েছে, আমার নিজের ভেতরে কিছু ডিফেক্ট হয়েছে। তদ্বাদ ঠিক সেই রকমই এই আত্মাতে আমরা শরীরকে কল্পনা করে নিই, সেরকম আত্মার উপরে শরীর কল্পনা করে অজ্ঞান বসে আর শরীরকে আত্মা বলে অনুভব করতে থাকি। সেই জন্য ওই যেমন ওই বস্তুটা হলুদ হয়ে গেছে বলে মনে হবে, বস্তুর মধ্যে কখনো পিলাপন বা হলুদ হলুদ ভাব আসেনি, ওটা আমার চোখের ডিফেক্ট। ঠিক সেরকমই এখানেও আমাদের বোঝার কমি আছে, বিবেকের কমি থাকার জন্য আমরা মিলিয়ে ফেলি জড় আর চেতনকে, মিলিয়ে ফেলে আমি শরীর আর এই শরীরের সমস্ত ধর্মকে নিজের উপর আরোপ করায়। এই অধ্যাস ভাষ্যে আমাদের দু রকমের একটা অধ্যাস হয়, আর কি সামান্য বলছি, একটা হচ্ছে স্বরূপ অধ্যাস আর একটা হচ্ছে সংসর্গ অধ্যাস। এটা একটু ভালো করে বুঝতে হবে যে অধ্যাসটা এটা অজ্ঞানজনিত অধ্যাস হয়। এটা অধ্যাস মানে না জেনে একটার উপরে আরেকটার আরোপ করে দেওয়া, একটু বলে অধ্যাস। অধ্যাসমিন তদ বুদ্ধি, যেখানে যে বস্তুটা নেই সেখানে সেই বস্তুটাকে আরোপ করে দেওয়া, এর নাম হচ্ছে অধ্যাস। যখন আমি রজ্জুর উপরে সর্পের অধ্যাস করি, মানে রজ্জু রজ্জু হচ্ছে অধিষ্ঠান, আর তার উপরে আমি কি করছি তাকে আমি সর্প দেখছি, তাহলে কি হলো যেখানে সর্প নেই সেখানে আমি সর্প দেখছি, তাহলে আমি এটা হচ্ছে ধর্মীয় অধ্যাস বা স্বরূপ অধ্যাস। একে বলে ধর্মীয় অধ্যাস বা স্বরূপ অধ্যাস, মানে যে বস্তুটা যেখানে ধর্মী মানে যেখানে কিছু ধর্ম থাকে আর কি, তা অথবা স্বরূপ মানে যেখানে যে বস্তুটা নেই সেরকম একটা বস্তু ওখানে কল্পনা করে নেওয়া। এটা হলো আছি ওখানে রজ্জু, আমি তার উপরে সর্পের কল্পনা করলাম, এটার জন্য দুটো শব্দ প্রয়োগ করে, কখনো কখনো ধর্মীয় অধ্যাস কখনো কখনো স্বরূপ অধ্যাস। আর তারপরে হয় কি যে মুহূর্তে আমি সর্পকে রজ্জুর উপরে অধ্যাস করলাম মানে আরোপ করলাম, তখনই যে সর্পের ধর্মগুলো আছে, একটা সর্পের মধ্যে যে ধরনের গুণ থাকে সেগুলো আমি ওখানে আরোপ করে দিই, যার ফলে কি হয় এই এটা জেহরিলা এটা এত লম্বা এইগুলো সব যে আমরা সর্পের ধর্মগুলোকে ওখানে আমি আরোপ করতে থাকি, আমাকে কাটবে এই স্বভাবগুলো। এখন এখানে অনন্য অধ্যাস বলে এটাকে, একটার মধ্যে আরেকটার আরোপ। আর কি হয় অধিষ্ঠান তত্ত্বের যে গুণগুলো সেগুলো আমরা আরোপিত বস্তুকে আরোপ করে দিই, সেখানে স্বরূপ অধ্যাস হয় না। যেই বস্তুটা আমি ওপর থেকে আরোপ করলাম সেটা স্বরূপ অধ্যাস হলো, তার মধ্যে যে গুণগুলো আছে তারও অধ্যাস হলো, কিন্তু যেটা অধিষ্ঠান যার উপরে আমি আরোপ করলাম সেই অধিষ্ঠানের ধর্ম বা স্বরূপাধ্যাস হয় না, ধর্মী বা স্বরূপাধ্যাস হয় না, কিন্তু তার ধর্মগুলো ওই কল্পিত বস্তুতে আরোপিত হয়ে যায় আমাকে। যদি তখন যে সময় আমি রজ্জুকে সর্প হিসাবে দেখছি, তখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সর্পতে কত লম্বা, সাপটা কত লম্বা অথবা ওটা কতটা মোটা, তখন আমার উত্তর কি হবে, ওই রজ্জুটাকে আমি যতটা লম্বা দেখছি এবং রজ্জুটাকে আমি যতটা মোটা দেখছি এবং কালা হালা কালা পিলা যা রং দেখছি আমি সবগুলো ওই সাপের মধ্যে আরোপ করে দিই, সাপটা কালো সাপটা লম্বা, কাপটা যেন নড়ছে চড়ছে কাটতে আসছে, এগুলো কোথেকে আসছে, ওই অধিষ্ঠানের ধর্ম, এটাকে বলে ধর্ম অধ্যাস। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে অধিষ্ঠান, একটা হচ্ছে আরোপিত বস্তু, ঠিক আছে, একটা অধিষ্ঠান একটা হচ্ছে আরোপিত বস্তু। আরোপিত বস্তুর স্বরূপ অধ্যাস হয়, ধর্ম অধ্যাস হয়, আর অধিষ্ঠানের কেবল ধর্ম অধ্যাস হয়, একে বলে অনন্য অধ্যাস, মানে একটার মধ্যে আরেকটার আরোপ, একটার মধ্যে একটা আরোপ করতে গিয়ে এখানে যেন ভুল না বোঝায় আমি সর্পের মধ্যে রজ্জুকে আরোপ করে দিচ্ছি, না না তাহলে রজ্জু মিথ্যা হয়ে যাবে, অধিষ্ঠান মিথ্যা হয়ে যাবে, আমরা কিন্তু রজ্জু ধর্মে ধর্মগুলো কল্পিত সর্পের মধ্যে আরোপিত হয়েছে, রজ্জু ধর্মগুলো কল্পিত সর্পের মধ্যে আরোপিত হয়েছে, যার ফলে তাহলে আমি কোথার থেকে ঘুরে গিয়েছিলাম, যে আত্মা আর শরীর, শরীর হচ্ছে শরীর বাস্তবিক নেই, শরীরের ধর্ম অধ্যাস হয়েছে, ধর্মীয় অধ্যাস হয়ে ধর্মীয় অধ্যাস ধর্ম অধ্যাস অথবা স্বরূপ অধ্যাস আর সংসর্গ অধ্যাস, মানে এর ধর্মটা এখানে, কিন্তু অধিষ্ঠান আত্মা শরীরের মধ্যে কেবলমাত্র সংসর্গ অধ্যাস হয়, যেমন অধিষ্ঠান দরিদ আর সাপ সাপের মধ্যে কেবলমাত্র সংসর্গ অধ্যাস হয়, সংসর্গ অধ্যাস মতলব মানে অধিষ্ঠান রজ্জুর যে গুণগুলো সেটা সাপের মধ্যে আমরা দেখতে পাই, আর সাপের যে গুণগুলো সেটা আমরা অধিষ্ঠান রজ্জুর মধ্যে দেখতে পাই, কিন্তু ওখানে দুটো অধ্যাস হয়েছে, একটা হচ্ছে স্বরূপ অধ্যাস মানে সাপ ওখানে নেই, ওখানে আরোপ করে দিয়েছি, আর সাপের ধর্মগুলো আরোপ করেছি, তা এইটাকে মানে আরোপিত বস্তুর স্বরূপ অধ্যাস হয় আর সংসর্গ অধ্যাস হয়, কিন্তু অধিষ্ঠানের কেবলমাত্র সংসর্গ অধ্যাস হয়, আরোপ হয় না, এভাবে অনন্য অধ্যাস বলা হয় একে। ব্রহ্মসূত্রের শুরুতেই ভগবান ভাষ্যকার দুপাতার একটা অধ্যাস ভাষ্য লিখেছেন এবং তিনি বলছেন যা কিছু আমরা ব্যবহার করি এই অধ্যাস গিয়ে বিনা, অধ্যাস না করে কোনো ব্যবহার হতেই পারবে না, এই যেই মুহূর্তে এই ভ্রান্ত অধ্যাস মিটে যাবে তখন দেখ ব্যবহার আপনি আপনি বন্ধ হতে থাকবে, অধ্যাস ছাড়া ব্যবহার হতেই পারবে না, প্রমাণ প্রমাতা প্রমেয় প্রমিতি এসব অধ্যাস করেই ব্যবহার হবে, যা কিছু শাস্ত্র আদি আছে শাস্ত্র প্রমাণ, শাস্ত্রকে আমরা প্রমাণ মানে কিন্তু কিসের সাপেক্ষে প্রমাণ, যখন আমি আত্মাকে জানতে পারিনি তাই আত্মাকে জানার জন্য এটা একটা প্রমাণ, কিন্তু আত্মাকে জানার পরে তখন দেখা যাবে এটাও একটা কল্পনা, আত্মা তো নিত্য জ্ঞাত বস্তু, আমি ভ্রান্তিতে বুঝতে পারিনি মাত্র, ওখানে সবসময় আত্মাই আছে, আত্মা ভিন্ন কিছু নেই, তাই এই যে স্বরূপ অধ্যাস সংসর্গ অধ্যাস অথবা ধর্মীয় অধ্যাস ধর্ম অধ্যাস, আরোপিত বস্তুর অধিষ্ঠানের উপরে স্বরূপ অধ্যাস হয় সংসর্গ অধ্যাস হয় ধর্মীয় অধ্যাস হয় ধর্ম অধ্যাস হয়, আলাদা ওয়ার্ড হিসাবে বলছি আর কি, আর কিন্তু অধিষ্ঠান তত্ত্বের আরোপিত বস্তুর উপরে কেবলমাত্র সংসর্গ অধ্যাস হয়, মানে যেই রজ্জু যেই রজ্জুর উপরে আমি সাপকে দেখছি সেই সাপের মধ্যে রজ্জুর যে ধর্ম আছে সেগুলো আরোপ। এইবার চলে আসি আমাদের শরীর এবং আত্মা, আত্মা হচ্ছে অধিষ্ঠান, শরীর হচ্ছে আরোপিত বস্তু, তাহলে কি হবে, শরীরটা হচ্ছে আরোপিত বস্তু আত্মার উপরে, তাহলে সেটা স্বরূপ অধ্যাস হয়েছে আত্মাতে, আর শরীরের ধর্মকেও আমি আত্মাতে আরোপ করে ফেলেছি, জন্ম মৃত্যু জরাব্যাধি ভুক পেয়া সুখ দুঃখ সবগুলো আমরা আরোপ করি, মানে স্থূল শরীর সূক্ষ্ম শরীর যত ধর্ম আছে সেগুলোকে আত্মাতে আরোপ করি, কিন্তু আত্মা তো ওখানে বিদ্যমান আছে, আত্মার শরীরে আরোপিত নেই, কিন্তু আত্মার যে ধর্ম, আত্মার ধর্ম হচ্ছে চেতনতা, আত্মার ধর্ম হচ্ছে একটা আমি, আত্মা মানে হচ্ছে আমি, ফলে কি হয় এই যে শরীরের মধ্যে যে একটা চেতনতা আর আমিত্বের অধ্যাস হয়ে যায়, ফলে আমরা ওইভাবে ব্যবহার করতে থাকি, শরীরটা জ্বর শরীর কোনো করে চেতন না, স্থূল শরীর সূক্ষ্ম সবই জ্বরের, কিন্তু আমি চেতন, আমি চেতন আত্মার চেতনতা অথচ আমি হিসাবে শরীরকে বলছি, এই যে এই মানে এইভাবে অধ্যাস হয়েছে, অধ্যাসটাকে যদি আমি ভালো করে বুঝে নিতে পারি এবং অধ্যাস মিটবে কি করে, রজ্জুর উপর আমি সর্প দেখছিলাম সেই ভ্রান্ত সর্প কি করে মিটবে, একমাত্র জ্ঞান ছাড়া আর কোনো রাস্তা নেই, সর্পকে আপনি লাঠি দিয়েও মেটাতে পারবেন না, কোনো ক্রিয়া দিয়ে হবে না, কোনো ক্রিয়া দিয়ে হবে না, কোনো উপাসনা। আপনি যতই চিন্তা করুন ওখানে বসে বসে যে রজ্জুর উপরে সর্পটা চলে যাক চলে যাক চলে যাক, আপনি চিন্তা করছেন উপাসনা করছেন যেটা চলে যাক, জ্ঞান ছাড়া ওটা যাবেই না সর্পটা ওখান থেকে, এইরকম আর। কিন্তু হ্যাঁ, কর্ম আর উপাসনা কি করে অন্তঃকরণটা শুদ্ধ হতে, মানে যেই মুহূর্তে আমি কিছু কর্ম করবো, মানে আমাকে না জানতে হবে ওখানে রজ্জুটা কি আছে, কেন আছে ওখানে, কি করে সর্পটা আসলো, যেই মনের মধ্যে এই ভাবটা ওঠে তখন আমরা তার জন্য কিছু প্রসেস শুরু করি। এই প্রসেস হলে যখন শুরু হয় তারপরে ওই কাছে পৌঁছলে ভেতর থেকে তত্ত্বের জ্ঞান হয়ে যায়। কিন্তু শুধুমাত্র কর্ম বা শুধুমাত্র চিন্তা করে যে এটা করলে এটা হবে, ওটা ওই কল্পিত সর্প মিটবে না, ওটা জ্ঞান ছাড়াই এক মিটবে, এতে জ্ঞানাত্মা মুক্তি। এই জন্য বারবার আমাদের এই ভ্রান্তিক ফলে আমরা কিভাবে দেখছি সংসারকে সেইটাকে এখানে বোঝাবার চেষ্টা করছে। যেমন নিজের চোখের কোনো দোষ দোষ থাকে আমরা জগৎকে, শরীরের কোনো দোষ থাকে আমরা জগৎকে পিলা দেখি, মানে আত্মার ধর্ম আমাদের কি করি বাইরের জগতে অধ্যাস করি, নিজের ধর্মকে আমি বাইরের জগতে অধ্যাস করে দিই। আগে আরো বলছেন, চক্ষুর্ভ্যাম ভ্রমশীলাভ্যাম সর্বম ভ্রাতি ভ্রমাত্মকম তদ্বত আত্মনি দেহত্বম পশ্যতি অজ্ঞান যোগতঃ। চক্ষুর্ভ্যাম ভ্রমশীলাভ্যাম সর্বম ভ্রাতি ভ্রমাত্মকম তদ্বত আত্মনি দেহত্বম পশ্যতি অজ্ঞান যোগতঃ। বল রে আপ, এখন বলছে যে চক্ষু যিনি, যেটার মধ্যে আমরা একটা নীল রঙের ইয়ে পরে আছি, কোনো অসুখ হয়নি কিন্তু নীল রঙের একটা গগলস পরে আছে, একটা চশমা পরে আছি, তো বাইরে জগৎটাকে আমরা কিরকম দেখবো, সব নীল রঙেরই দেখবো, অথবা চক্ষুতে অন্য কোনো দোষ হয়েছে সেই তাহলে কি হবে, একটা বস্তুকে দুটো করে দেখা যায়, তখন সেটা চক্ষুর দোষ হচ্ছে। এই জন্য বলছে চক্ষুর ভ্যাম দুটো চক্ষুর দ্বারা ভ্রমশীলাভ্যাম, দুটো চক্ষুতে দোষ এসে গেছে, তখন কি হয় সর্বম ভ্রাতি ভ্রমাত্মকম, যেই দোষ আছে সেরকম আমি সারা জগৎকে সেরকম রঙেই দেখতে থাকবো, যতদিন পর্যন্ত এই দেখার মানে মায়ার দৃষ্টি না যাবে ততদিন পর্যন্ত এই ভ্রমাত্মক জগতে রকমই আমি আর আমার হিসাবেই দেখতে থাকবো, মায়ার চশমা পরে জগৎকে দেখছি, যার ফলে কি হচ্ছে যে ওই জগৎ সমস্ত মায়িক জগৎকে সত্যত্ব বুদ্ধি হয়ে যাচ্ছে, সত্যত্ব বুদ্ধি এবং সত্য হিসেবে আমরা ব্যবহার করছি। এই চোখের এই ভ্রান্তি যতদিন পর্যন্ত না মিটবে ততদিন জগৎকে এরকম ভ্রান্তিই দেখা যাবে, মানে ওরকম লাল নীল পীড়া কালা এরকমই দেখতে হবে, কিন্তু সেসব কোনো ধর্ম জগতের মধ্যে নেই, কারণ শুদ্ধ একমাত্র সাদা পর্দা শুদ্ধ চেতন তত্ত্বই বিদ্যমান আছে। কিন্তু এক ছোট ছোট জায়গার ভ্রান্তির জন্য, ছোট ছোট জায়গার কমির জন্য আমরা সেটাকে অন্যভাবে দেখি। এখন যে আর যেরকমই আর কি, মানে যার মনে যে জগৎকে কে কতটা বিস্তার করেছে, কে কতটা গভীর ভাবে নিজের পরে ধরে রেখেছে সেই হিসেবে তার ভোগ হয়, যে যতটা কমের মধ্যে যতটা নিজেকে লিমিটের মধ্যে রেখে এবং আরোপিত জায়গাগুলো কম করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে তার ধীরে ধীরে এই জগৎ সম্বন্ধিত বুদ্ধি খুলছে। আর কেউ কেউ সংসারে বিস্তার করে আমার আমার বাড়িয়েই চলেছে, তার কি হবে সংসারে বন্ধন বাড়তেই থাকবে, বন্ধন সেখান থেকে বেরিয়ে আসা ঈশ্বর কৃপা ভিন্ন খুব মুশকিল। কারণ এই জন্য শুরু থেকে বিচার পূর্বক বিবেক পূর্বক যে আমার সামান্য ব্যবহারের জন্য বলছে আর কি, ওনার এটা আছে, ওনার এটা করেছে এটা করেছে, আমার কাছে হয়তো সামর্থ্য আছে, মন বলবে তাহলে আমিও একটা করে নিই, বা আমার তো হতে পারে, সঙ্গে সঙ্গে একবার যে মুহূর্তে একবার এই পথে পা দিয়েছে বা একবার ভগবানের দিকে মন লেগেছে, তখনই সঙ্গে সঙ্গে নিজেকে বোঝাতে হয় আচ্ছা এইটা আনলে আমার সুবিধা বাড়বে কি অসুবিধা বাড়বে, যে মুহূর্তে মনে নিজেকে বিচার করতে হয় এইটা আনলে আমার সুবিধা বাড়বে কি অসুবিধা বাড়বে, যদি একটা দুটো সুবিধা থাকে তার সঙ্গে বারোটা অসুবিধা আসবে, একদম প্রত্যেক মানুষের জীবনে এটা অনুভব আছে, মানুষ নিজে বুঝতে পারে আমি কোন জিনিসকে আজকে এটা আমার সুবিধার জন্য এটা আমার কাজে লাগবে বলে হয়তো নিজের কাছে রেখেছি, কিন্তু যখন কাজে আসে তখন ভুলে যাব, আর তারপরে যখন মনে পড়বে তখন সেটা বিগড়ে গেছে, এরকম ভাবে অসুবিধারই কারণ হতে থাকে। যেন যতটা সম্ভব মিনিমাম রিকোয়ারমেন্টে যত কম সে কম জিনিসের মধ্যে জীবনটা কাটিয়ে দেওয়া যায়, তাহলে ভগবানের নাম বা মনের বিক্ষেপটা কমবে, নয়তো বিক্ষেপ বাড়তে থাকবে, বিক্ষেপ বাড়তে থাকবে, আর বিক্ষেপ বাড়লে ভগবান চিন্তা হবে না। এইটাই হচ্ছে আমাদের চোখের ভ্রম বা বিচারের ভ্রম আর কি, দৃষ্টির ভ্রম, মনে হয় যেন এটা হলে ভালো, ওর কাছে এটা আছে তো ও তো ভালোই আছে, আমার হলে ভালো হবে। এই চিন্তাগুলি মানুষকে আরো মানে সংসার বন্ধনের মধ্যে ফাঁসিয়ে দেয়। ফাঁসিয়ে দেয় মানে কি, ভাবে এটার থেকে আমার সুবিধা হবে, কিন্তু সুবিধার থেকে অসুবিধাই বেশি হয়। এরপরে আমাদের মাণ্ডুক্য কারিকা অনুযায়ী, মাণ্ডুক্য কারিকাকার বলছেন যে বাস্তবিক কোনো সৃষ্টি হয়নি, কিন্তু এই মনের জন্মান্তরের সংস্কার থেকে যে গতি হয়, সেই গতির জন্য আমরা জগৎকে দেখতে থাকি। যেমন দৃষ্টান্ত দিয়েছেন যে একেবারে অলাত মানে একটা লাঠির মাথায় কাপড় জড়িয়ে তারপরে তাতে যদি আগুন লাগিয়ে ঘোরানো যায়, তাহলে সেটা একটা কত রকমের আকার উৎপন্ন করা যেতে পারে। যেমন যেমন ভাবে লাঠিটাকে ঘোরাবেন সেরকম ভাবে সূর্যের পিণ্ড হতে পারে, চার হতে পারে, আট হতে পারে, সার্কেল হতে পারে, কিছু লিখে ফেলতে পারেন, কিন্তু বাস্তবিক ওখানে কোনো আকারের উৎপত্তি হয়নি, কোনো আকারের নাশও হয়নি, কেবলমাত্র ওই লাঠিটা ঘুরছে। একে বলে এই জনের মাণ্ডুক্য কারিকার, কারিকার অন্তিম প্রকরণের নাম হচ্ছে অলাত শান্তি প্রকরণ। মানে হচ্ছে এই যেখানে সৃষ্টি কিছু নেই, কিন্তু কেবলমাত্র মনের বাসনাত্মক ভ্রমের জন্য আমরা জগৎকে দেখতে থাকি, পারমার্থিক জগৎ কোনো সৃষ্টি হয়নি, সেটাকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবার জন্য ওই অলাতের দৃষ্টান্ত দিয়েছেন মাণ্ডুক্য কারিকার চতুর্থ প্রকরণ, তার নামই হচ্ছে অলাত শান্তি প্রকরণ। তখন যেমন একটা ফ্যান তিনটে ব্লেড আছে খালি, যখন ঘুরতে থাকে আমরা তাকে একটা গোল চাকার মতন দেখি, কোনো আকার নেই সেখানে, কিন্তু কিন্তু প্রতীতি ওরকম হতে থাকে। সেই রকম বাস্তবিক আমাদের বাসনার জন্য বাইরের দিকে জগৎ দেখতে থাকে, কিন্তু সেখানে কোনো আকার বা বস্তু নেই। এই জন্য যোগ দর্শনে একটা বিকল্প বলে একটা মনের ভ্রান্তি, মনের মনের একটা বৃত্তির নাম রেখেছে, এবং তাতে বলা হয়েছে যে শব্দ জ্ঞান অনুপাতি বস্তু শূন্য বিকল্প। তার জন্য শব্দ প্রয়োগ তো হচ্ছে, কিন্তু পারমার্থিক কোনো বস্তু ওখানে নেই, এটাকে বলে বিকল্প, মানে একটা বৃত্তি, একটা মনের বৃত্তি আর কি। এই বিকল্প বৃত্তিতেই জগৎ সৃষ্টি হয়েছে বেদান্ত সিদ্ধান্ত মানুষের, ওইটাকে বোঝাবার জন্য দেখুন 79 নম্বর শ্লোকে বলছেন, অলাতম ভ্রমণে ভ্রমণে নৈব অলাতম ভ্রমণে নৈব বর্তুলম ভাতি সূর্যবত, বর্তুলম ভাতি সূর্যবত তদ্বত আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞানযোগত। অলাতম ভ্রমণে নৈব বর্তুলম ভাতি সূর্যবত তদ্বত আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞানযোগত। প্রথম লাইনটা পড়বো, অলাতম ভ্রমণে নৈব বর্তুলম ভাতি সূর্যবত। অলাত মানে ওই লাঠির মাথায় কাপড় দিয়ে কেরোসিন তেল দিয়ে এবার তাতে আগুন জ্বালিয়ে ঘোরানো হচ্ছে, মানে সেবাশ্রম সংহিতাগুলো খুবই দেখতে পাওয়া যায়, তারা লাঠি খেলা চলাখেলা খুব, কিন্তু ওখানে ওইটুকু গ্রহণীয় আমাদের যে ওই যে লাঠির মাথা কত রকমের আকার উৎপন্ন হয়ে যাচ্ছে সেখানে, কিন্তু ওখানে না কোনো আকার উৎপন্ন হয়েছে, না আকারের কোনো নাশ হয়েছে, কেবল প্রতীতি মাত্রই হয়। ঠিক সেই রকম জগৎ না উৎপন্ন হয়েছে না নাশ হবে। প্রপঞ্চম যদি বিদ্যাতে নিবর্তে তো না সংশয়, নিজেই বলছেন যদি প্রপঞ্চ থাকতো তাহলে তার নাশ হয়ে যেত, নেই কেবল ভ্রান্তিতে প্রতীতি হচ্ছে, জ্ঞান হলেই একমাত্র সেটা থাকবে না তোমার সামনে, এছাড়া আর কোনো নাশ করার উপায় নেই। এই যে মনে হয় না আমাদের কাছে যে আমি তো দেখতে পাচ্ছি আমার কাছে ওখানে আছে বলে, যেমন ওই অলাতের মধ্যে আকার দেখতে পাও এরকম এটা দেখছো, যদি এরকম জগৎ যদি সত্যি সত্যি থাকতো ওখানে তাহলে একদিনে নাশ হয়ে যেত, কিন্তু নেই, তাই যতদিন ওই মন ঘুরছে তাই ওই আকারটা দেখতে পাচ্ছ, যে এই মুহূর্তে মনটা শান্ত হয়ে যাবে তখন আর ওই আকার দেখা যাবে না, জগৎ আকার তখন দেখা যাবে, মন তখন অধিষ্ঠানের সাথে এক হয়ে যাবে। এই জন্য বলছেন অলাতম মানে জ্বলন্ত অঙ্গারকে ভ্রমণে না, তাকে ঘোরালে, নিরন্তর যদি ঘোরানো যায় ভ্রমণে না এবার তাকে ঘোরাবার ফলেই বর্তুলম ভাতি সূর্যবত, একটা গোলাকার সূর্যের মতন একটা অগ্নিপিণ্ডের মতন দেখা যায়, সূর্যের মতন একটা অগ্নিপিণ্ডের মতন দেখা যায়। ঠিক সেই রকম তদ্বত আত্ম দেহত্ব, সেরকম আত্মানেও দেহত্বের ভ্রান্তি হচ্ছে, কেন অজ্ঞান জগত ঠিক করে দেখছি না বলে, যেটা একটা লোক দাঁড়িয়ে ঘুরছে ঘোরাচ্ছে ওটাকে সেটা না দেখে আমাদের ওই অগ্নির গোলাটার মতনই লাগছে, ওটাকে দেখতে একটা সূর্যের মতন লাগছে দেখতে। অলাত শব্দের অর্থ হচ্ছে যে একটা লাঠির মাথায় যে তার কাপড় বেঁধে জড়িয়ে তখন তাকে আগুন দিয়ে ঘোরানো করে অলাত, তা এই অলাত ঘোরালে অনেক রকমের আকার উৎপন্ন হতে পারে, আর কিন্তু অলাতের ভ্রমণ বন্ধ হলে সে কোনো আকার থাকে না, তার মানে কি ওই আকার। আবার কোথাও চলেও যায়নি, আর না ওখানে উৎপন্ন হয়েছে না নাশ হয়েছে। যদি বাইরে থেকে আসতো ওখানে তাহলেও দেখা যেত, যদি চলে যেত তাহলেও দেখা যেত, আর যদি ওখানে উৎপন্ন হতো তাহলেও দেখা যেত, তাহলে ওখানে পড়ে থাকতো, কিন্তু কিচ্ছু না, কেবল কেমন ঘোড়াটা বন্ধ হয়ে গেছে। এই ঘোড়া মানেই হচ্ছে আমাদের সাংসারিক বাসনায় ঘুরে বেড়া। এই ঘোড়াটা যদি আমাদের ভেতর থেকে বন্ধ হয়ে যায়, তাহলে সংসারের আকার অভিন্ন নাম রূপ এটা দেখাও বন্ধ হয়ে যাবে, এটা দেখাও বন্ধ হয়ে যাবে। আরো দৃষ্টান্ত দিচ্ছেন উনি, যে কোনো বস্তু চলছে সেখানে আমি স্থির দেখছি, যেটা চলছে না তাকে আমি চলতে দেখছি, এরও এগুলো ভ্রান্তিতে হয় আর কি। এটা আরেকটা দৃষ্টান্ত, মহত্তে সর্ববস্তুনাম অনুত্যম হিয়তি দূরত তদ্বত আত্মনি দেহত্তম পশ্যত্যজ্ঞানয়োগত। মহত্তে সর্ববস্তুনাম অনুত্যম হিয়তি দূরত তদ্বত আত্মনি দেহত্তম পশ্যত্যজ্ঞানয়োগত। মহত্তে সর্ববস্তুনাম অনুত্তম হিয়তি দূরত। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, কোন বস্তু থাকা সত্ত্বেও আমরা দেখতে কেন পাই না? আত্মা যদি থাকতো তাহলে তো আমি দেখতে পেতাম সেই বস্তুটা। তা সাংখ্য কারিকাতে একটা কারিকা আছে, তাতে তারা আটটা কারণ বলেছে, কে জানে এখন মনে পড়বে কিনা। আটটা কারণ বলেছে যে যেই কারণে আমরা দেখতে পাই না। অতি দূরাত, প্রথম কারণ হচ্ছে অনেক দূরে, দূর অনেক দূর, এক নম্বর হচ্ছে অতি দূর, অতি দূরের বস্তু আমরা দেখতে পাই না। সেরকম অত্যন্ত সামীপ্য, আমরা নিজেদের চোখকেও নিজেরা দেখতে পাই না, খুব কাছে এসে গেলে তাকে আমরা দেখতে পাই না। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইন্দ্রিয় যদি ঠিক না থাকে তাহলে দেখতে পাই না, ইন্দ্রিয় দুর্বল্য, অথবা ইন্দ্রিয় যদি কোনো প্রতিবন্ধক এসে যায়, ইন্দ্রিয় ঠিক আছে কিন্তু সামনে কোনো প্রতিবন্ধক এসে গেছে তাই দেখতে পাচ্ছি না, অথবা যদি ইন্দ্রিয় ঠিক না থাকে তাহলে দেখতে পারবো না। আর তারপর যদি মন ঠিক না থাকে, যদি সাথ না থাকে ইন্দ্রিয় সাথে তাহলেও দেখতে পাবো না। তাহলে তিনটে আলাদা আলাদা রিজনিং, একটা হচ্ছে এমনি ইন্দ্রিয় ঠিক না থাকার জন্য, তারপর হচ্ছে মন ঠিক না থাকার জন্য, আর তারপরে কোনো প্রতিবন্ধক এসে যাওয়ার জন্য, সামনে কোনো দেওয়াল এসে গেছে তাহলে দেওয়ালের পিছনে বস্তুকে দেখতে পাই না। এছাড়া আর কি হচ্ছে যে সমান জাতীয় বস্তুর সাথে মিশে যাওয়ার জন্য, যেমন বৃষ্টি যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে, কিন্তু ওই বৃষ্টিটা যখন সমুদ্রের জলে বা নদীর জলে মিশে গেল তখন ওই জলটাকে খুঁজে পাওয়া যায় না, সমান জাতীয় বস্তুর সাথে মিশে যাওয়ার জন্য। আচ্ছা, আর তারপরে হচ্ছে দিনের বেলাতে আমরা চন্দ্র বা তারাগুলোকে দেখতে পাই না, কারণ কি, সমান জাতীয় বস্তুর উজ্জ্বল প্রকাশের দ্বারা ঢেকে যাওয়ার জন্য। ঠিক আছে, আর একটা কেন দেখতে পাই না, সমান জাতীয় বস্তুর উজ্জ্বল প্রকাশের জন্য। তাহলে কথা হলো, দূর অত্যন্ত দূরে থাকার জন্য দেখতে পাই না, অত্যন্ত কাছের বস্তুকে দেখতে পাই না, ইন্দ্রিয় ঠিক না থাকলে দেখতে পাই না, মন ঠিক না থাকলে দেখতে পাই না, কোনো ব্যবধান এসে গেলে দেখতে পাই না, আর যদি কারোর সঙ্গে মিশে যায় তো দেখতে পাই না, অথবা তার সমান জাতীয় কোনো বস্তু যদি তাকে দাবিয়ে দেয় তাহলে দেখতে পাওয়া যাবে না। তাহলে এখানে হ্যাঁ, এই একটা আর একটা মনে পড়ছে না, কটা হলো, সাতটা, আটটা কারণ বলেছে, মনে পড়বে। তা আমাদের এখানে এই যে আত্মা আছে অথচ তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন, এই কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আত্মাকে তো ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে না, মন দিয়ে দেখা যাবে না, অত্যন্ত সমীপে থাকার জন্য, অত্যন্ত সমীপে থাকার জন্য, নিজেদের স্বরূপ হওয়ার জন্য। এটা অতি সূক্ষ্মত্ব আর এসে গেছি, দশ নম্বর, অত্যন্ত সূক্ষ্ম বস্তুকে আমরা দেখতে পাই না, সূক্ষ্মত্ব। তাহলে আটটা কারণ কি কি বলা হলো, একটা হচ্ছে অত্যন্ত দূরের বস্তুকে চোখের একটা লিমিটেশন আছে, সে এতটা দূরের বস্তুকেই দেখতে পাবে, তার আগে দেখতে পাবে না, একদম কাছে এসে গেল বস্তুকে দেখা যায় না। যেমন আমরা নিজেরাই নিজেদের চোখের মণিটাকে দেখতে পাই না, চোখের উপরে কিছু পড়লো তো আমরা সেটাকে দেখতে পাই না, ফিল করতে পারি, দেখতে পাই না। ইন্দ্রিয় ঠিক না থাকলে দেখতে পাবো না, মন সাথ না দিলে দেখতে পাবো না, তারপরে শুধু সামনে যদি কোনো দিবাল বা পর্দা এসে যায় তাহলে তার পেছনের বস্তুকে দেখতে পারবো না। যদি অন্য বস্তু সমান জাতীয় বস্তুর সঙ্গে মিশে যায়, জলের সঙ্গে জল অথবা দূতের মধ্যে জল মিশে গেল, আমরা জলটাকে দেখতে পাই না। আর যেমন সূর্যের প্রকাশের দ্বারা চন্দ্র বা তারার প্রকাশ দিনের বেলায় ঢেকে থাকে, বিদ্যমান আছে কিন্তু তারা, কিন্তু দেখতে পাচ্ছি না। আর হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম বস্তু, অত্যন্ত সূক্ষ্ম মানে যাকে আমরা মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারবো না, এরকম বস্তু আছে ইনস্ট্রুমেন্টের দ্বারা, তাকে আমরা বুঝতে পারি বা এক্সপেরিমেন্ট করে কিন্তু দেখতে পারি না। তা এই 8টা কারণের জন্য বিদ্যমান বস্তুকেও দেখা যায় না। এবার এই আত্মা বিদ্যমান আছে কিন্তু তাকে আমরা বলবেন অন্য প্রত্যক্ষ প্রদে প্রমাণ দিয়ে জানতে, অনুভব করতে পারছি একটা চেতন তত্ত্ব আছে কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তার প্রতি দুটো মুখ্য কারণ হচ্ছে, একটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম আর অত্যন্ত সমীপে থাকার জন্য, সেজন্য তাকে আমরা কখনোই নিজের থেকে ভিন্ন করে বিষয়রূপে দেখতেই পারবো না, দেখতে পারবো না, কিন্তু তার উপবিদ্যমানতাকে আমরা অনুভব করতে পারছি। এই জন্য এখানে বলছেন, এখানে যে শ্লোকটা এসছে, মহত্তে সর্ব বস্তু নাম অনুত্তমে অতি দূরত, বস্তুটা বড় এবং অনেক বেশ বড় কিন্তু অনেক দূরে আছে, তাই আমার ছোট্ট লাগে দেখতে। এখানে খুব ভালো করে বোঝা যায়, সমুদ্র তো অনন্ত, ওই সমুদ্রের উপরে বড় বড় ক্রু শিপ গুলো আসে, যখন দূরে থাকে একটা ছোট্ট সাদা বিন্দুর মতন লাগে, ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে যখন কাছে যায় তখন একটা মোবাইল টাউনশিপ, পুরো একটা পুরো টাউনশিপ, ধরুন প্রায় 100-150 মিটার লম্বা আর 12-13 মঞ্জিল ওয়ালা একটা, যার কত চওড়া 25-25 মিটার, মানে অত্যন্ত দূরে থাকার জন্য অত বড় বস্তুটা খুব একটা বিন্দুর মতন দেখায়। সে একদম কাছে এসে গেল, একদম খুব কাছে এসে গেল আবার দেখা যায় না, কারণ কিছু চোখের সেই সামর্থ্য নেই। এই জন্য এখানে বলছেন তিনি যে দেখো আমরা আত্মাকে কেন বুঝতে পারছি না, আত্মা তোমার ভেতরেই আছে কিন্তু তুমি এটা, আত্মা এত সূক্ষ্ম আর এত ভেতরে যে আমাদের অভ্যাস হচ্ছে ইন্দ্রিয় তার থেকে একটু দূরে বস্তু থাকলে, বাইরের বস্তু থাকলে তাকে দেখতে পারে, কিন্তু একে তো সেভাবে করাই যাবে না। যার ফলে আমার মনে হয় যে আত্মা নেই, ফলে আত্মার জায়গায় আমরা শরীরকে আত্মা মনে, আমি আমি আমি তো বোধ আছে, আমি আমি বোধ আছে, তো শরীরটাই মধ্যে আমি আমি বোধ হতে থাকে আর কি। মহত্ত্বে সর্ব বস্তু নাম অনুত্তম হি অতি দূরত, সমস্ত বস্তু বিরাট মানে বড় হলেও কিন্তু দূরে থাকার জন্য আমরা তাকে দেখ অনু বলে মনে হয়। এটা সেই জন্য আমরা এখানে আত্মা দূরে নেই, এখানে কিন্তু দূরাত সুদেরে ইহাইব অন্তিকে চ পশ্চাৎ ইহাইব নিহিতং গুহায়াম, আমাদের মুন্ডক উপনিষদের শ্লোক আসছে, দূরাত সুদূরে দূর থেকেও দূর, যারা আত্মাকে জানে না অনেক বছর ধরে চলতে থাকলেও কোনোদিন আত্মাকে প্রাপ্ত করতে পারবে না। আর তদ ইহা অন্তিকে চ, তিনি সবার ভেতরে, সবচেয়ের ভেতরে, সবচেয়ে অন্য সন্নিকৃষ্টতম বস্তু, তার মানে তিনি দূরের থেকে দূর অজ্ঞানীদের জন্য আর জ্ঞানী পুরুষের জন্য স্বরূপ হয়ে বসে আছেন। তাই জন্য এই বস্তুকে স্বরূপ হওয়ার জন্য তাকে দেখা যায় না, দূর থেকে দূর হওয়ার জন্য তাকে দেখা যায় না, তাকে বুঝতে পারা যায় না। এভাবে এই যে এইটাকে এই হেতুগুলোকে খেয়াল রাখবেন, মনে করতে হবে নিজেকে বুঝতে, আত্মা আছে অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না, শাস্ত্রী বলছে, গুরু বলছে আর স্পষ্টতা, তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? এই এতগুলো ইয়ের মধ্যে সাংখ্যকারিকা, তাই না, ওদের ওই পুরুষ তত্ত্ব এবং প্রকৃতি এই দুটো তত্ত্ব মেনেছে, পুরুষ এরকম সূক্ষ্ম আর প্রকৃতিও সূক্ষ্ম, এই জন্য তাকে প্রকৃতির কার্যকে দেখা যায়, প্রকৃতি যখন গ্রস অবস্থায় এসে যায় তখন তাকে দেখতে পাওয়া যায়, প্রকৃতির কার্য কিন্তু তাকে দেখা যায় না। আর পুরুষ তত্ত্ব কোনোদিনই গ্রস আসে না, পুরুষ উপাধির সঙ্গে পুরুষকে বোঝা যায়, এছাড়াও পুরুষকে কখনো বুঝতে পারা যাবে না, আলাদা করে তাকে দেখাই যাবে না, কারণ কি তিনি অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত সন্নিকৃষ্টতম বস্তু এই কারণে। এভাবে এখানে যে মহত্তে সর্ব বস্তু নাম অনুত্তমে অতি, অনেক বড় বস্তু হওয়া সত্ত্বেও তাকে সূক্ষ্ম বলে মনে হয়, কেন? ভ্রান্তির জন্য, আমরা দেখতে পাচ্ছি না বলে ঠিক করে, যখন ধীরে ধীরে কাছে আসতে থাকে এরকমই আত্মা অনেক দূরে বলে মনে হয়, কিন্তু ধীরে ধীরে বেদান্ত শুনতে শুনতে, বেদান্ত শুনতে শুনতে বা মনের মধ্যে যখন সেই দৃঢ় বস্তু থাকে, আরে ভগবান তো আমার নিজের স্বরূপ হচ্ছে, ভগবান আমার থেকে কোনোদিন দূরে ছিলেনই না, তিনি তো আমার স্বরূপ মাত্র হচ্ছে। অত্যন্ত দূরে, অত্যন্ত কাছে, তাই তো? আর ইন্দ্রিয়, অত্যন্ত দূরে, তোমার আছে আমার আইপ্যাডে আছে সাংখ্যকারিকা, কিন্তু আমি এখন বের করতে পারবো না আর কি। আচ্ছা ঠিক আছে, অত্যন্ত আমি আমি কারিকাটা আপনাকে পরে একটা লিখে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, হোয়াটসঅ্যাপ লিখে একটু কারিকাটা লিখে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমার ইয়েতে। আর এখন এক নম্বর হচ্ছে অত্যন্ত দূরে থাকলে, অত্যন্ত দূরে, অত্যন্ত সামীপ্য, আর ইন্দ্রিয় যদি কাজ না করে আর মন যদি কাজ না করে, মাঝে যদি কোনো প্রতিবন্ধক এসে যায়, আর যদি সমান জাতীয় বস্তুর সঙ্গে মিশে যায়, সমান জাতীয় কোনো তাত্ত্বিক উজ্জ্বল কোনো প্রকাশের দ্বারা যদি দেবে যায়, মানে অভিভূত হয়ে যায়, এবং যদি অত্যন্ত সূক্ষ্ম বস্তু, এই আটটা কারণ হচ্ছে আট, আটটা বোঝা গেছে। একটা হচ্ছে অত্যন্ত দূরের জন্য, তিন নম্বর ইন্দ্রিয় কাজ করছে না, চার নম্বর মন কাজ করছে না, পাঁচ নম্বর কোন একটা প্রতিবন্ধক মাঝখানে এসে গেছে, আর ছয় নম্বর হচ্ছে সমান জাতীয় বস্তুর সঙ্গে মিশে গেছে, অথবা সাত নম্বর হচ্ছে সমান জাতীয় প্রকাশের দ্বারা ঢেকে গেছে, আলাদা আলাদা মিশে যায়নি, আলাদা আলাদা আছে কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছে না, উজ্জ্বল সূর্য মানে এই দুটোর মধ্যে ভিন্নতা, জলের সঙ্গে জল মিশে গেলে দেখতে আলাদা করতে পারবে না, আর উজ্জ্বল প্রকাশের দ্বারা সূর্যের মধ্যে তারা মিশে যায়নি, তারা সবাই আলাদা আলাদা আছে কিন্তু সূর্যের প্রকাশের দ্বারা মানে অভিভূত হয়ে দেবে গেছে আর কি। একজন রাত্রিবেলায় দেখা যায় তখন সূর্য প্রকাশ থাকে, আর অত্যন্ত সূক্ষ্ম হওয়ার জন্য আমরা এর মধ্যে এই আটটার মধ্যে কোনটা কোন কোন কোন কারণের জন্য আমরা আত্মাকে জানতে বা বুঝতে পারছি না, বিচার করলে বুঝতে পারা যাবে। এবং সেই কারণ গুলোকে যদি আমরা, যে এখানে আত্মা তো কোনো অবস্থায় বদলাবে না, আত্মা তো জিনিস যেরকম সেরকমই থাকবে, এই জন্য আত্মাকে কখনো ইন্দ্রিয় দ্বারা জানা যাবে না কিন্তু অনুভব করা যাবে। দেখুন এখানে উনি আগের শ্লোকটাতে যেমন অত্যন্ত স্থূল বড় বস্তু খুব ছোট্ট দূরে থাকার জন্য অতি দূরাত, যে দূর এক দুটো জিনিস বলেছে, অতি দূর হলেও তাকে আমরা দেখতে পাই না, উল্টো পায়ে বুঝে বুঝি, আবার কাছে থাকলেও সেই বস্তুটাকে আমরা অনেক ইয়ে, একটা যদি আমি একটা লেন্স নিই একটা ছোট্ট বস্তুকে কিন্তু আমরা বড় হিসাবে দেখি, সামনে যদি একটা লেন্স নিয়ে দেখি, মানে কোনো একটা উপযোগিতা সাহায্যে যেটা দেখা যাচ্ছে না তাকে একটা কোনো একটা অন্য সহযোগিতায় ঠিক করে দেখা যায়, ছোট বস্তু বড় দেখা যায়, বড় বস্তু ছোট দেখা যায় ভ্রান্তিতে, কিন্তু ঠিক ঠিক দেখলে বস্তুটার মানে যথার্থ বোধ হতে পারে আর কি। ঠিক আছে, আজকে এই আসি অব্দি থাক, কালকে আবার এইটাকে একটুখানি ইয়ে করে রেখেন, কি কারণ কি কি কারণ আমরা দেখতে পাই না কোনো বস্তু থাকা সত্ত্বেও। ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাত পূর্ণমদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ং করুণা।